ইতিহাসের ঘটনা থেকে শিক্ষা গ্রহণের জন্য, ইতিহাস থেকে হেদায়েতের সবক নেওয়ার জন্য। আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনের ইতিহাস, যেদিন আজর তার ছেলেকে বলেছিল, যেদিন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিলেন, হে পিতা আজর, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করলেন সেই আল্লাহর সামনে মাথা নত করেন না, যেই দেবতা আপনি নিজের হাতে বানাইলেন তার সামনে মাথা নত করেন, আপনার বিবেক গেল কোথায়? আল্লাহ বলেন সেই দিনের ইতিহাস স্মরণ করো, ইতিহাসের যে কথাটা আল্লাহ এখানে বললেন, আর বললেন স্মরণ করো সেই দিনের ইতিহাস। বলুন তো ইতিহাসের এই অংশটা কোরআনে বলে আল্লাহ মানুষকে ইতিহাস শিখাইতে চান না আল্লাহরে কর্তব্য শিখাইতে চান? আল্লাহরে কর্তব্য শিখাইতে চান। আল্লাহ কোরআনে ইতিহাসের বিবরণ দেন ইতিহাস শিখাইবার জন্য নয়, হেদায়েত করার জন্য। এর হল কারণ, ইব্রাহিমের মতো বিশিষ্ট পয়গম্বর আজরের মতো ঠাকুরের গড়ে কেন জন্মগ্রহণ করলেন? এই প্রশ্ন, এই আরেক প্রশ্ন, এই হল তার জবাব। ইব্রাহিমের মতো বিশিষ্ট পয়গম্বরকে আল্লাহ আজরের মতো ঠাকুরের ঘরে জন্ম দিয়ে বানাইলেন কেন? তার কারণ হইল, এই ঠাকুর কেন মুরুদে ডাইরেক্টর বানাইছিল জন্ম নিয়ন্ত্রণ আইনের, এই ইব্রাহিমের জন্মকে বন্ধ করার জন্য। এই কারণে আল্লাহ আজর যত বড় ঠাকুর হোক না কেন, তুমি যেহেতু নমরুদের ডাইরেক্টর, ইব্রাহিমের জন্ম বন্ধ করার জন্য ডাইরেক্টরই লিখ, তোমার ঘরে ইব্রাহিমকে জন্ম দিয়ে বানাইব। এই জন্য আল্লাহ আজরের মতো ঠাকুরের ঘরে ইব্রাহিমের মতো পয়গম্বর জন্ম দিয়ে বানাইছে। তারে কোন নমরুদের জন্ম নিয়ন্ত্রণ রোধ করতে পারবে না। আল্লাহ যার ঘরে যারে জন্ম দিয়া পাঠাইলেন, তার জন্য না কোন ডাইরেক্টর রোধ করতে পারবে, না কোন নমরুদ রোধ করতে পারবে, না কোন বাস কন্ট্রোল রোধ করতে পারবে। এর একটা বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আধুনিক বিশ্বে জন্ম নিয়ন্ত্রণের উপকরণ আদি চালু হওয়ার আগে এক মায়ের গর্ভ থেকে, একই গর্ভ থেকে একাধিক সন্তান জন্ম হওয়ার কোন হাদিস পাওয়া যায় না। যখন আধুনিক বিশ্বের মানুষের সিদ্ধান্ত নিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, বর্তমান জন্ম নিয়ন্ত্রণের প্রবক্তারা এই স্লোগান দেয় কিনা, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, এই স্লোগান যেদিন থেকে দুনিয়াতে চলে হল সেদিন থেকে কিছুদিন পর পরের পত্র পত্রিকার খবর পাওয়া যায় একই গর্ভ থেকে তিনটা সন্তান একসাথে জন্মগ্রহণ করেছে, একই গর্ভ থেকে চারটা সন্তান একসাথে জন্মগ্রহণ করেছে, এই সংবাদ পান কিনা? তুমি পর পর দুইবার তোমার বিবির গর্ভে জন্ম দিবা, দুইটা সন্তানের বিবি হইতে দিবা না, আল্লাহ একটা গর্ভের মধ্যে চারটা সন্তান দিয়া পাঠাই দেন। এবার বলো তোমার কোন নিয়ন্ত্রণ রোধ করবে, তোমার কোন ডাইরেক্টরের রোধ করবে, তোমার কোন নমরুদের রোধ করবে? এই জন্য আল্লাহ পাকরব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে আজরের মতো ঠাকুরের ঘরে জন্ম দিয়া সারা দুনিয়াবাসী মানুষের চোখে আল্লাহ কুদরতি আঙ্গুল দিয়া ইশারা করে দিয়েছেন, সাবধান, আল্লাহ তাকে যার ঘরে যখন জন্ম দিবেন তার জন্য কোন নমরুদ রূপ করতে পারবে না, তার জন্য কোন আজর রূপ করতে পারবে না। চূড়ান্ত প্রমাণ, আজরের মতো ঠাকুরের ঘরে ইব্রাহিমের মতো হবে জন্মগ্রহণ। শেষ পর্যন্ত পিতার সাথে সংঘর্ষ হইলেও আল্লাহর কর্তব্য দিয়া, নমরুদের সাথেও সংঘর্ষ হইল আল্লাহের কর্তব্য দিয়া। সংঘর্ষের এক পর্যায়ে আপনারা জানেন নমরুদ বিরাট অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে, অগ্নিকুণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করল। গোটা আপনারা জানেন আল্লাহ বলে দিয়েছেন, আগুনকে নির্দেশ দিয়েছেন, আগুনকে আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ইয়ার কন্ডিশন হয়ে যাও, ইয়ার কন্ডিশন বলেছেন আল্লাহ, শান্তিদায়ক ঠান্ডা বলেছেন। আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইল, যখন নমরুদ দেখে আগুন ইব্রাহিমকে জ্বালায় না। আল্লাহ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে লিখেছেন, নমরুদ আগুনকে প্রশ্ন করল, ওরে আগুন তুই সারা জীবন যারে পাইলে জ্বালাইলে, আজকে আমার দুশ্মন জ্বালাইতে দিলে আমি ইব্রাহিমকে জ্বালাস না কেন, আজকে কি তোর জ্বালানির ক্ষমতা নষ্ট হইয়া গেল? আল্লাহর কুদরতে আগুনের জবান খুলে গেল, আর আগুন নম্রদের মুখ বরাবর জবাব দিয়ে দিল, আমার জ্বালানির ক্ষমতা নষ্ট হয় নাই, আল্লাহর নির্দেশ আমি ইব্রাহিমের জন্য আর কন্ডিশন অন্য লোকের জন্য নয়, যদি তোর বিশ্বাস না হয় আইয়া দেখ। কথা বললেন, এই ভাই নম্রদের সাথে সংঘর্ষ হইল, আদরের সাথে সংঘর্ষ হইল, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন পর্যায়ে সংঘর্ষ হইল, শেষ পর্যায়ে এক সময় আল্লাহ হুকুম দিলেন ইব্রাহিম নম্রদের দেশ থেকে হিজরত করে চলে যান। নূহ পয়গম্বরের দ্বিতীয় ছেলের নাম শাম, দ্বিতীয় ছেলের নাম শাম। শামের আওলাদে যে দেশ আবাদ করেছিল সেই দেশটার নাম শামের নামে নামে প্রাচীন বিশ্বের মানচিত্রে সেই দেশটার নাম ছিল মুলকে শাম। এইসব ইতিহাস দুনিয়ার কোন ঐতিহাসিকের লেখা ইতিহাসে পাবেন না, এগুলি পুরাণের ইতিহাস। এই ভূগোল দুনিয়ার কোন ভূগোল গ্রন্থে পাবেন না, প্রাচীন বিশ্বের মানচিত্রে মুলকে শাম কোন দেশের নাম ছিল এবং সেই নামের নামকরণের কারণ কি ছিল দুনিয়ার কোন ইতিহাসে ঐতিহাসিকের লেখা ইতিহাসে পাবেন না। দুনিয়ার কোন ঐতিহাসিক যদি লেখে কোরআনের কাছে মিলিয়ে দেখতে হবে, কোরআনের কাছ থেকে ইতিহাসের সে অংশ নিতে হবে। এই জন্য বলেছিলাম ভৌগোলিক দৃষ্টিভঙ্গি দিয়ে কোরআন অধ্যয়ন করলে দেখবেন কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন ভূগোল গ্রন্থ দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহ ভূগোল শিখাবার জন্য কোরআন নাজিল করেননি, আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষকে হেদায়েত করাতে। নূহ পয়গম্বরের দ্বিতীয় ছেলে শামের ঔলাদে যে দেশ আবাদ করেছিল নূতন দুনিয়া, সেই দেশের নাম শামের নামে নামে সেই দেশের নামকরণ করা হয়েছিল মুলকে শাম। আধুনিক বিশ্বের মানচিত্রে আপনারা কোন দেশের নাম শাম দেশ পাবেন না, তাহলে আধুনিক বিশ্বের মানচিত্রে তৎকালীন শাম দেশটা কোন দেশ পড়ল, এই দেশটা হইল সিরিয়া। প্রাচীনকালে বলা হইত মুলকে শাম, আধুনিক বিশ্বের নাম মানচিত্রে সেই দেশটার নাম সিরিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন, সেই বাবেল শহর আধুনিক বিশ্বের মানচিত্রে কোন দেশের অন্তর্গত ছিল, ইরাক। ইরাকের অন্তর্গত বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর নির্দেশে ইরাকের বাবেল শহর থেকে হিজরত করে সিরিয়ায় চলে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায় চলে যাওয়ার পর ওইখানে তার সন্তানাদি জন্ম শুরু হয়, সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, তার থেকে ইসমাইলি বংশের ইসমাইলি খানদানের প্রচলন হয়। দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেন হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের দুই ছেলে জমজ জন্মগ্রহণ করেন, প্রথম ছেলের নাম দুই ছেলে জমজ, একই গর্ভে দুই ছেলে জন্মগ্রহণ করেন, এক ছেলের যিনি যিনি প্রথম ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম ছিল ইসু, আর যিনি পরে ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম ছিল ইয়াকুব, তার নাম ছিল ইয়াকুব। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে হিব্রু ভাষায় আরেক নাম রাখা হয়েছিল ইসরাইল, এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরদেরকে কুরআনের ভাষায় বলা হয়েছে বনি ইসরাইল। ধারাবাহিক কুরআনের ইতিহাসের কিছু ধারাবাহিক বিবরণ আপনাদের সামনে এই জন্য রাখতেছি, কোরআন যত অতীতের ঘটনার বিবরণ দিয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি বিবরণ দিয়েছে বনি ইসরাইলের। কেন তার কারণ আমি আগেও বলেছি, আমারও বলি, বনি ইসরাইল হইল মুসলমান উম্মতের সামনে একটা উপমা, একটা শ্রেষ্ঠ নজির। বনি ইসরাইল যে সমস্ত পাপ করেছিল এই সমস্ত পাপের কারণে তাদেরকে দুনিয়াতে বেদিন কাফিরের হাতে মার পিছেতে হয়েছিল। মুসলমান সন্তান, বনি ইসরাইলের মতো পাপ যদি করো তোমাদেরকে দুনিয়াতে বেদিন কাফিরের হাতে পিছনে খেতে হবে, এই জন্য মুসলমান উম্মতকে সতর্ক করার জন্য বনি ইসরাইলের ঘটনা কোরআনে আল্লাহ যত বিপুল পরিমাণে বর্ণনা করেছেন এত বেশি ঘটনা কোরআনে আর কোন গোষ্ঠীর ব্যাপারে বর্ণনা করেন নাই, শুধুমাত্র মুসলমান জাতিকে জাতিকে হুশিয়ার করার জন্য, সতর্ক করার জন্য। সাবধান, বনি ইসরাইলের মতো দুই পাবে লিখতে হইল না, সেদিন কাফিরের পিছু নিষেধে হবে। কয় ধরনের পাপ? একটা হইল যে আল্লাহর বন্দা দাবি করো সেই আল্লাহর বন্দেগি যদি না করো, আর একটা হইল দুর্বলেরা দুর্বলের উপর যদি অত্যাচার করো। বর্তমান দুনিয়ার মুসলমানের মধ্যে এই দুই পাপ আসেনি, তাহলে বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেরিন কাফিরের হাতে মারপিট খায়নি। কারণ পাওয়া গেল কিনা কোরআনে পরিষ্কার ভাষায়, কারণ তোমাদের দুই পাপ। হে মুসলমানেরা, দুই পাপের কারণে বনী ইসরাইল দুনিয়াতে বেদিন কাফিরের হাতে পিটুনি খেয়েছিল। দুই পাপের পাপ যদি তোমরা করো, তোমাদেরকেও বেদিন কাফিরের হাতে পিটুনি খেতে হবে। দুই পাপের প্রথম পাপ আল্লাহর বান্দা দাবি করার পরেও আল্লাহর বন্দী যদি না করো, আর সবলেরা দুর্বলের উপর যদি অত্যাচার করো। সুতরাং বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেদিন কাফিরের হাতে পিটুনি খাওয়ার কারণ উদ্ঘাটন হইল কিনা, কারণ উদ্ঘাটন হইল কিনা, প্রতিকারের ব্যবস্থা, কারণ উদ্ঘাটন হইলে প্রতিকারের ব্যবস্থা কঠিন থাকে না, সহজ হইয়া যায়। প্রতিকারের ব্যবস্থা সহজ, তোমরা যারা আল্লাহর বন্দিগি করো না, অথচ মুসলমান দাবি করো, যেদিন কাবিলের পিটুনি হওয়ার থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর বন্দিগি করতে বলা হইয়া যাও। হে মুসলমানেরা, তোমরা যারা সবল হইলেই দুর্বলের উপর অত্যাচার করো, সেদিন কাফিরের পিটুনি হওয়ার থেকে যদি বাঁচতে চাও, দুর্বলের প্রতি অত্যাচার বন্ধ করে দিয়ে দুর্বলের প্রতি সদয় হইয়া যাও। যে আল্লাহ বেদিন কাফিরকে শক্তি দিয়া তোমাদেরকে পিটাইতেছেন, সেই আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়া বেদিন কাফিরকে পিটাইবে। যে আল্লাহ বেদিন কাফিরকে শক্তি দিয়া মুসলমানদের পিটান, সেই আল্লাহ এই শক্তি পাল্টাইয়া মুসলমানের হাতে দিয়া বেদিন কাফিরকে পিটাইবার মতো ক্ষমতা আল্লাহর হাতে আছে কিনা। এর নদী আধুনিক বিশ্বের সাম্প্রতিক কালের চেচনিয়া অতি সাম্প্রতিক কালের চেচনিয়া, এককালের পৃথিবীর পরাশক্তি নামে সেই রাশিয়ার সে বন্ধুখেরা হিংস জানোয়ারের মতো চেচনিয়ার নিরীহ মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, এবং কি পারতেছে তাদের বিরুদ্ধে মার খাইতেছে। শক্তি আল্লাহ রাশিয়ান বাহিনীর হাতেই দিয়া রাখলেন, না নিরীহ অসহায় চেতন মুসলমানদের হাতে ফিরাইয়া দিলেন। এক সময় সমগ্র সোভিয়েত ইউনিয়ন, যার রাজ্য সীমা ছিল প্রায় অর্ধ দুনিয়া ব্যাপী, সেই সোভিয়েত ইউনিয়ন ঝাঁপিয়ে পড়েছিল। আইন শাসিত, আইনে শাসিত কিভাবে হল, যে আল্লাহ বেদিন কাফিরের হাতে ক্ষমতা দিয়া মুসলমানদেরকে পেরিয়েছিলেন, যে দুই অপরাধের আল্লাহর বান্দা দাবি করে তেমনিভাবে আল্লাহর বন্দেগি করে, যেমনভাবে নিজেদেরকে আল্লাহ নবীর উম্মত দাবি করে তেমনিভাবে নবীর উম্মত নবীর আদর্শ মতো সবলেরা সব দুর্বলের উপর অত্যাচার করে না, সবলেরা দরু দুর্বলদেরকে দয়া মায়া করে। এই কারণে আল্লাহ বেদিন কাফিরের হাতে যে শক্তি দিয়েছিলেন, সেই শক্তি ছিনাইয়া নিয়া ইউনিয়নের সেই রাষ্ট্র শক্তির কাছে আল্লাহ যে ক্ষমতা দিয়েছিলেন, সেই ক্ষমতা ছিনাইয়া নিয়া করেন, ইসলামী শাসন দেশে প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করেন, শুধু আন্দোলনের দ্বারা ইসলামী শাসন দুনিয়ার কোথাও কখনো প্রতিষ্ঠিত হয় নাই, শুধু ইলেকশনের দ্বারা দুনিয়ার কোথাও কখনো ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, শুধু গদি দখলের দ্বারা দুনিয়ার কোথাও কখনো ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয় নাই। ইসলামের শাসন প্রতিষ্ঠিত হইতে গেলে মুসলমানদেরকে আগে ওই দুই আদর্শবাদী মুসলমান হইতে হবে, কথা বুঝে আছে? আদর্শবাদী মুসলমান যদি না থাকে, আল্লাহর ইবাদত করনেওয়ালা মুসলমান যদি না থাকে, সবল হইয়াও দুর্বলের প্রতি দয়া করনেওয়ালা মুসলমান যদি না থাকে, আর এদেরকে খালি ফুস লইয়া হাত লইয়া বুক দিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে যদি গদিদাহ করে বসেন, আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, কিয়ামত পর্যন্ত কোনো দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। ইসলামের শাসন সর্বপ্রথম ফাউন্ডেশন হল মুসলমানদেরকে যে সমাজে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাইবেন সেই সমাজের অধিকাংশ মুসলমানকে আদর্শ মুসলমান বানাতে হবে। অধিকাংশ মুসলমানদের আদর্শ মুসলমান না বানাইয়া যদি বুট বেশি ভাইয়া বসেন ইসলামী শাসনের পক্ষে পারবেন না, বুট বেশি ভাইয়াও ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না। চলন্ত প্রমাণ আধুনিক বিশ্বের আলজেরিয়া। আলজেরিয়ার ইতিহাস জানেন কেউ? বর্তমানে আলজেরিয়ার খবর জানেন কেউ? ইসলামী পার্টি পাশ করেছিল, ইসলামী পার্টি ইসলামী শাসনের দাবিতে সংখ্যাগরিষ্ঠ ভোট পাইয়া পাশ করেছিল। সংসদ সদস্য অন্যান্য পার্টির চেয়ে ইসলামী পার্টি বেশি পেয়েছিল, কিন্তু দেশের অধিকাংশ জনগণ অধিকাংশ মুসলমান ইসলামের আদর্শে আদর্শবান নয়। এই জন্য যারা ভোট দিয়েছিল ইসলামী শাসনের নামে তারাই দালালদেরকে মদত তুলিয়ে ইসলামী শাসনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বুঝে থাকলে বলুন তো, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে বুট বেশি হইলে ইসলামী শাসন কায়েম হয় না আদর্শ মুসলমান হইলে ইসলামী শাসন কায়েম হয়? কারণ ইসলামী শাসন এটা একটা লাড্ডু না, দুখানে গেলে কিনতে পারা যাবে। ইসলামী শাসন এটা একটা গাছের গুঁড়া না যে আব্বাইনি করা যাবে। ইসলামী শাসনের ফাউন্ডেশন হইল যেই সমাজে ইসলামী শাসন চাও সেই সমাজের অধিকাংশ মুসলমানকে আদর্শ মুসলমান বানাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে কোরআনের নির্দেশ প্রাপ্ত হইয়া সর্বপ্রথম ওহি প্রাপ্ত হইয়া আরো 13 বছর মক্কায় অবস্থান করতেন। এই 13 বছরের ভিতরে আল্লাহ রাসূল ইসলামী শাসন কায়েমের চেষ্টা করেছিলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন, না মুসলমান যারা হয়েছে তাদেরকে আদর্শ মুসলমান বানানোর আন্দোলন করেছিলেন। 13 বছরের মক্কি জিন্দেগি আল্লাহর নবীর মুসলমানদেরকে আদর্শ মুসলমান বানাইবার আন্দোলন। যখন এই আন্দোলন সফল হইল, মুসলমানদেরকে আদর্শ মুসলমান বানাইবার আন্দোলন তখন সফল হয় যখন সমাজের অধিকাংশ মুসলমানেরা আদর্শ মুসলমান হইয়া যায়। এইভাবে যখন 13 বছরের মক্কি জিন্দেগিতে সমাজের অধিকাংশ মুসলমান এমনকি সিংহবাদ মুসলমান কুটি কোথেকে কথা বাদ দিলে বাকি সমস্ত মুসলমান যখন আদর্শ মুসলমান হইয়া গেল, হিজরত করে মদিনা শরীফ গেলেন, ওইখানে যখন সমাজের মুসলমানদের প্রায় সমস্ত মুসলমান যখন আদর্শ মুসলমান হইয়া গেল তখন মদিনাতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। বলুন মহানবী 13 বছর পর্যন্ত মক্কায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন না কেন? মক্কায় ইসলামী হুকুমত কায়েম করলেন না কেন? মদিনায় করলেন কেন? মক্কায় না করার কারণ এখানে ওই পরিমাণ মুসলমান ছিল না, ওই ধরনের মুসলমান ছিল না। মক্কায় যাওয়ার পরে করলেন কেন? ওইখানে সেই পরিমাণ সমাজে মুসলমান গড়া গেছে, আদর্শবাদী মুসলমান পাওয়া গেছে, তাদের দ্বারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হতে পারে। কোরআনে বনি ইসরাইলের ঘটনা আল্লাহ বারবার কেন বলেছেন? এই জন্য বলেছেন, বনি ইসরাইল 2 পাপ করেছিল, দুনিয়াতে যেদিন কাফিরের হাতে পিরুনি খেয়েছিল। মুসলমান সাবধান থাকে, 2 পাপ করবে যদি বনি ইসরাইলের মতো যেদিন কাফিরের হাতে মারপিট খেতে হবে। আল্লাহর কথা বাস্তবায়িত হয়েছে কিনা বর্তমান দুনিয়ার মুসলমানদের এলায়? এই জন্য আল্লাহ পাক কোরআনে বনি ইসরাইলের কথা কোরআনে বারবার বলেছেন মুসলমানদেরকে সতর্ক করে দেওয়া জন্য। তাই আমি বলেছিলাম বনি ইসরাইল ভালো রকম চিনতে হবে। আবার বলি, নমরুদের দেশ থেকে হিজরত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় চলে গেলেন? তৎকালীন বিশ্বের শাম দেশে, আধুনিক বিশ্বের মানচিত্রের নামে সিরিয়া। সিরিয়ার যে বস্তিতে তিনি গিয়ে বসবাস শুরু করলেন সেই বস্তিটার নাম ইসলামের ইতিহাসে সেই বস্তিটার নামকে কেনান বলে। কেনান এই বস্তিটার নাম হল কেনান। সিরিয়ার কেনান নামক বস্তিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া বসবাস শুরু করেন। ওইখানে ইব্রাহিম নমরুদের শহর বাবেল থেকে হিজরত করে সিরিয়ার কেনান নামক জনপদে যখন গিয়া বসবাস শুরু করেন তখন হযরত ইব্রাহিম পয়গাম্বরের প্রথম ছেলে জন্মগ্রহণ করেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর দ্বিতীয় ছেলে জন্মগ্রহণ করেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের পরবর্তী আওলাদগণকে কি বলা হয়? বনি ইসমাইল। এদের আল্লাহের মধ্যে আল্লাহ কয়েক হাজার বছরের ভিতরে কোন নবী রসুল দেন নাই, কোন নবী রসুল জন্ম দেন নাই, শুধুমাত্র আখিরি গমনার নবী মোহাম্মদ রসুল্লাহ জন্ম দিয়েছেন। আর ইব্রাহিম পয়গম্বরের তৃতীয় ছেলের নাম ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের দুই ছেলে একসাথে জমার জন্ম গ্রহণ করেছিলেন, এর মধ্যে তিনি প্রথম বলিষ্ঠ হয়েছিলেন, তার নাম ছিল ইসু, তার নাম ইসু। আর এই জমজ গর্ব থেকে, জমজ গর্ব থেকে সেই ছেলে তিনি বলিষ্ঠ হয়েছিলেন, তার নাম ছিল ইয়াকুব। তার হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল, হিব্রু ভাষায় ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিসসালামের পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বলা হয় বনী ইসরাইল। ইয়াকুব আলাইহিসসালামের বারো ছেলে ছিল, ইয়াকুব আলাইহিসসালামের প্রজন্মকেই কোরআনের ভাষায় বনী ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিসসালামের বারো ছেলে ছিল, প্রথম ছেলের নাম কোন কোন বিবরণ মতে ইহুদা, এই জন্য বর্তমান দুনিয়ার ইহুদিরা তাদেরকে ইহুদি নামে চিহ্নিত করেছে, ওই ইহুদার নামে নয়। হযরত ইয়াকুব আলাইহিসসালামের বারো ছেলে ছিল, প্রথম ছেলের নাম ছিল ইহুদা, একাদশ ছেলের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিসসালাম, দ্বাদশ ছেলের নাম বিনিয়ামিন। ইয়াকুব আলাইহিসসালাম তাহলে ইব্রাহিম পয়গম্বরের সম্পর্কে কি হইলেন? দ্বিতীয় ছেলের ঘরের নাম। ইমাম বলি স্মরণ না থাকে ইতিহাসটা বুঝতে অসুবিধা হবে তো, ইমাম এবং বংশতালিকাটা স্মরণ থাকলেই ইতিহাসটা বোঝা সহজ হবে। ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম ছেলের নাম ইসমাইল ইসলাম, দ্বিতীয় ছেলের নাম ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের দুই ছেলে একসাথে জন্মগ্রহণ করলেন, যিনি আগে ভূমিষ্ঠ হইলেন তার নাম ইসু, আর যিনি পরে ভূমিষ্ঠ হইলেন তার নাম ইয়াকুব। সুতরাং ইয়াকুব হইলেন ইব্রাহিম পয়গম্বরের দ্বিতীয় ছেলে ইসহাকের ঘরের নাতি, ইয়াকুব হইলেন ইব্রাহিম পয়গম্বরের দ্বিতীয় ছেলে ইসহাকের ঘরের নাতি। এই ইয়াকুবের হিব্রু ভাষায় আরেক নাম ছিল ইসরাইল, ইসরাইলের বাংলা তর্জমা আল্লাহ বান্দা, ইসরা অর্থ বান্দা, ই ই হিব্রু ভাষায় আল্লাহরে কয় ই, হিব্রু ভাষায় আল্লাহরে কয় ই, ইসরা ই অর্থ আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল হিব্রু ভাষায় ইসরাইল, এই জন্য ইয়াকুব আলাইহিসসালামের বারো ছেলের প্রথম ছেলের নাম ইহুদা, একাদশ ছেলের নাম ইউসুফ, দ্বিতীয় বা দ্বাদশ ছেলের নাম বিনিয়ামিন। এই বারো ছেলের পরবর্তী সন্তানদেরকে ইয়াকুব নবীর দ্বিতীয় নাম ইসরাইলের নামে নামে এদেরকে বলা হয় বনি ইসরাইল, এরা ইসরাইলের আওলাদ, এরা ইয়াকুব পয়গম্বরের আওলাদ। যেহেতু বনি ইসরাইলের বংশতালিকাটা কিছু বুঝে আসছে কিনা, সুরে ইউসুফ কোন প্রশ্নের জবাব এনে দিয়েছিল? মদিনার ইহুদিরা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করল, হে মুহাম্মদ, সত্যিই যদি তুমি নদী হয়ে দেখো তাইলে বলো। সিরিয়ার বাসিন্দা ছিল বনি ইসরাইল, যখন বনি ইসরাইল সিরিয়ার বাসিন্দা এ পর্যন্ত ইতিহাস বুঝে এসেছে কিনা, কোথাকার বাসিন্দা বনি ইসরাইল, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল এই পর্যন্ত কথা বুঝে আসলো কিনা? মদিনার ইহুদিরা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ, সত্যিই যদি তুমি নদী হয়ে দেখো তাইলে বলো, সিরিয়ার বাসিন্দা ছিল বনি ইসরাইল, ইব্রাহিম আসলাম কোথায় আসলেন হিজরত করিয়া? সিরিয়া, সিরিয়া আসার পরে তার প্রথম ছেলে জন্ম হইলেন ইসমাইল ইসলাম, দ্বিতীয় ছেলে জন্ম হইলেন ইসহাক আলাইহিসসালাম, দ্বিতীয় ছেলের পরে জন্ম হইলেন ইয়াকুব আলাইহিসসালাম, তারও আরেক নাম ইসরাইল, এরা কোথায় জন্মগ্রহণ করলেন? তাহলে বুঝে থাকলে বলুন, ইব্রাহিম পয়গম্বর জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা না, শুধু ইব্রাহিম পয়গম্বর ছিলেন জন্মগত ভাবে বাবেলের বাসিন্দা, কিন্তু ইব্রাহিম পয়গম্বর সিরিয়াতে আসার পরে ইসমাইল পয়গম্বর জন্মগ্রহণ করলেন, শুধু ইসমাইল পয়গম্বর জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা, ইসহাক পয়গম্বর জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা, ইয়াকুব পয়গম্বর জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা, ইয়াকুব পয়গম্বরের বারো ছেলে জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা, এই সূত্রে ভগত ইউসুফ আলাইহিসসালাম জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা। এতগুলি কথা স্মরণ না থাকলে এই প্রশ্নটা কেমনে বলবেন? যেই প্রশ্নের জবাবে আল্লাহ সুরে ইউসুফ নাযিল করলেন, প্রশ্নটাই তো এটা যে হে মুহাম্মদ, সত্যি যদি নবী হইয়া দেখো তাইলে বলো, বনি ইসরাইল ছিল সিরিয়ার বাসিন্দা, বুঝলেন কিনা আপনারা? বনি ইসরাইল যে সিরিয়ার বাসিন্দা, এই হইল কথা, বনি ইসরাইল হইল জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা, এরা কেমন করে মিশরের বাসিন্দা হইল? যদি জবাব দিতে পারো প্রমাণ হবে তুমি সত্য নবী, যদি জবাব দিতে পারো না প্রমাণ হবে তুমি সত্য নবী নয়। এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ নাযিল করেছেন। শানে নজরুলের অর্ধেকটা বোঝা হয়েছে, আরো অর্ধেকটা বাকি। শানে নজরুলের কথাটা বোঝা হয়েছে, অর্ধেকটা কোনটা? বনি ইসরাইল সিরিয়ার বাসিন্দা ছিল, এই পর্যন্ত বোঝা উঠছে। প্রশ্নের বাকি হচ্ছে কইল মিশরের বাসিন্দা কেমনে হইল, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল ছিল এই পর্যন্ত আমরা বুঝেছি। প্রশ্নের দ্বিতীয় অংশ হইল এই সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কেমন করে হইল, এই প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। لقد كان في يوسف وإخوته آيات للسائلين يوسف عليه السلام এবং তার ভাইয়ের ইতিহাসের মধ্যে, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইগণের ইতিহাসের মধ্যে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইগণের ইতিহাসের মধ্যে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব রয়েছে। কি প্রশ্ন? সিরিয়ার বাসিন্দা ছিল, বনি ইসরাইল জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা ছিল, এরা কেমন করে মিশরের বাসিন্দা হইল, এটা হলো প্রশ্ন। আল্লাহ বলেন প্রশ্নকারীদের প্রশ্নের জবাব রয়েছে ইউসুফ নবী এবং তার ভাইগণের ইতিহাসের ভিতরে। ইউসুফ নবী এবং তার ভাইগণের ইতিহাস, এই ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে বর্ণনা করেছেন, এই জন্য সূরার নামকরণ করেছেন সূরায়ে ইউসুফ। এই সূরার অধিকাংশ, এই সূরার অধিকাংশ আয়াতগুলির ভিতরে শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। সবগুলি আয়াতের তফসীর শুনলে পরে এই প্রশ্নের জবাব আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দুঃখের ব্যাপার, সবগুলি আয়াতের তফসীর আজকে আগামীকাল নয়, শুধু ধারাবাহিকভাবে যদি এক বছর চলে তাহলে মোটামুটি সবগুলি আয়াতের তফসীর সামনে আসতে পারে। এখন তো সমস্যা এমন দাঁড়াইল, না নমন তেল হবে না রাজা নাচেগা, নয় মন তেল হবে না রাজাও নাচবে না, এই সবগুলি আয়াতের তফসীর আমরা দুই দিনে শুনতেও পারবো না, আর যে প্রশ্নের জবাবে আল্লাহ সুরান আজিম করলেন সেই প্রশ্নের জবাবে পাইব না শুনে ভাবছি। এই রকমের কৌতূহল যাদের অন্তরে বাকি থাকবে, তাদের অন্তরে যেন কৌতূহল বাকি না থাকে, তাদের অন্তরে যেন পিপাসা বাকি না থাকে। আমরা এই বছরের একদিন দুই দিন তিন দিনে যদি এই এই প্রশ্নের জবাব সম্বলিত আয়াতগুলির তফসীর শুনতে শুনে শেষ করতে না পারি, আল্লাহ যদি আমাদের আপনাদের তৌফিক দেন, আগামী বছর আবার যদি হয়, এরপরের বছর আবার যদি হয়, এরপরের বছর আবার যদি হয়, খাদিমুল কোরআন পরিষদ যদি স্মরণ রাখে যে আমাদের যে প্রশ্নের জবাবে সূরা ইউসুফ নাযিল হয়েছে সেই প্রশ্নের জবাব আল্লাহ ঐতিহাসিক বিবরণের মাধ্যমে সূরা ইউসুফের অধিকাংশ আয়াত নাযিল করে দিয়েছেন, সুতরাং বিস্তারিত জবাব জানতে হইলে সূরা ইউসুফের অধিকাংশ আয়াতের তফসীর আমাদের জানা দরকার। এটা যদি পরিষদ মনে করে আর প্রতিরক্ষায় যদি পরিষদে এইরকম সম্মেলনের আয়োজন করে আর প্রতিরক্ষায় যদি পরিষদে আমাকে আপনাদের খেদমতের জন্য রাখে আর একটা মাত্র বিষয় যদি আমার নামে রাখে তাহলে কয়েক বছর পরে হয়তো বিস্তারিত জবাব আপনাদের সামনে আসতে পারে। এখন আপনারা বলেন এই কয়েক বছর পর্যন্ত যদি ধারাবাহিকভাবে এই সূরার আয়াতগুলির তফসীর হয় কত বছর পরে জানি বিস্তারিত জবাব আসবে কারো জানা নাই, কাজে এখন কি অন্তরে কৌতূহল থাকবে না? মোটামুটি নিবারণ হওয়া দরকার, মোটামুটি নিবারণ হওয়া দরকার। এই জন্য আজকে দেবো সংক্ষিপ্ত জবাব, আর যতদিন পর্যন্ত এই বাজে তফসীর চলবে প্রত্যেক সময়ে যদি আমার নামে একই বিষয়ে থাকে তখন কয়েক বছর পরে ইনশাআল্লাহ পাইবেন। সংক্ষিপ্ত জবাব হইল আল্লাহ বলেন لقد كان في يوسف وإخوته آيات للسائلين يوسف এবং তার ভাইদের ইতিহাসের ভিতরে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব রয়েছে। ইউসুফ তারা কত ভাই? বারো ভাই। কার ঘরের? ইয়াকুব আলাইহিস সালামের ঘরে। ইয়াকুব আলাইহিস সালাম কার ঘরের? ইসহাক আলাইহিস সালামের ঘরে। ইসহাক আলাইহিস সালাম কার ঘরে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সিরিয়ার জন্য নবাগত বহিরাগত, আর ইব্রাহিমের পরবর্তী এই আওয়াজগুলি এরা সবাই জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা, এরা কেমন করে মিশরের বাসিন্দা হইলেন এই হইল প্রশ্ন। সংক্ষিপ্ত জবাবে আল্লাহ বলেন ইউসুফ এবং তার ভাইদের ইতিহাসের ভিতরে রয়েছে প্রশ্নের জবাব। সংক্ষিপ্ত জবাব হইল ইউসুফ আলাইহিস সালামকে তার বড় দশ ভাই, দশ ভাই ছিলেন ইউসুফের বড়, আর এক ভাই ছিলেন ইউসুফের ছোট, ইউসুফের বড় দশ ভাই ছিলেন দিনাতা ভাই। মোটামুটি ধারণা থাকা দরকার। হযরত ইউসুফ ইসলাম ধারাবাহিকের দশ ভাই এক মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, আর ইউসুফ আর বিনিয়ামিন তারা দুই ভাই আর এক মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। দশ ভাই যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন সেই মায়ের নাম হইল লাইয়া বিন, আরেক বর্ণনা মতে লাইয়া বিনতে লাবান, লাবানের লাবানের মেয়ে লাইয়া অথবা লাইয়ানের মেয়ে লাইয়া। এই লাইয়া হইলেন ইয়াকুব আলাইহিসসালামের প্রথম স্ত্রী। ইয়াকুব আলাইহিসসালামের প্রথম স্ত্রী লাইয়ার গর্ভ থেকে ইউসুফ নবীর বড় দশ ভাই জন্মগ্রহণ করেন। এরপরে হযরত ইয়াকুব আলাইহিসসালাম এই লাইয়ার দ্বিতীয় বোন লাইয়ার ছোট বোন রাহিল বিনতে লাইয়ান, রাহিলকে বিবাহ করেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম দ্বিতীয় স্ত্রী হিসাবে রাহিলের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন হযরত ইউসুফ আর বিনিয়ামিন। প্রথম দেবী ছিলেন লাইয়া, তার গর্ভ থেকে দশ ভাই জন্মগ্রহণ করেন। দ্বিতীয় দেবী ছিলেন রাহিল, তার গর্ভ থেকে ইউসুফ আলাইহিসসালাম বিনিয়ামিন জন্মগ্রহণ করেন। বিনিয়ামিনের জন্মের সময় ইয়াকুব নবীর দ্বিতীয় দেবীও মারা যান। ইয়াকুব নবীর পরে তাদের ওই সহোদরা বোনকে হযরত ইয়াকুব আলাইহিসসালাম তৃতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেন। এই চার্ট এই তালিকাটা যদি এখন আপনারা স্মরণ রাখতে পারেন সামনের ইতিহাসগুলি বোঝা সহজ হয়ে যাবে, ইউসুফ আলাইহিসসালামের ঘটনা বোঝা সহজ হয়ে যাবে, ইউসুফের তফসির বোঝা সহজ হয়ে যাবে। এই হিস্ট্রিটা যদি আপনারা ভুলে যান সামনের ঘটনাগুলি বোঝা কঠিন হবে। এই জন্য আবার বলি হযরত ইয়াকুব আলাইহিসসালামের তিন স্ত্রীর কথা হাদিসের তফসিরের বিবরণে পাওয়া যায়। হযরত ইয়াকুব আলাইহিসসালামের তিন স্ত্রীর বিবরণ তফসিরের কিতাবে পাওয়া যায়। প্রথম স্ত্রীর নাম লাইয়া, দ্বিতীয় স্ত্রীর নাম রাহিল, দ্বিতীয় স্ত্রীর নাম রাহিল। এই লাইয়া এবং রাহিল দুজন সহোদরা ছিলেন। রাহিলের ইন্তেকালের পরে আরেকজন সহোদরা ছিলেন, তাকেও হযরত ইয়াকুব আলাইহিসসালাম বিয়ে করেছিলেন। সুতরাং ইয়াকুব আলাইহিসসালামের সর্বমোট তিন বিবির খবর পাওয়া গেল। তিন বিবিই ছিলেন একই সহোদরা বোন। প্রথম বিবির গর্ভ থেকে প্রথম ইউসুফ নবীর প্রথম দশ ভাই জন্মগ্রহণ করেন, দ্বিতীয় বিবির গর্ভ থেকে ইউসুফ আর বিনিয়ামিন জন্মগ্রহণ করেন, তৃতীয় বিবির গর্ভ থেকে আর কোন সন্তান জন্মগ্রহণ করেন। এই কথাটা বুঝিয়া গেলে সামনের ইতিহাসের অনেক কথা বুঝতে অসুবিধা হবে। হযরত ইউসুফ আলাইহিসসালাম জন্মগ্রহণ করার পর ইউসুফ আলাইহিসসালামের মা রাহিল অত্যন্ত স্বাস্থ্যভগ্ন হইয়া পড়লেন, শরীর বড় দুর্বল হইয়া গেল, স্বাস্থ্যহীন হইয়া গেলেন। এমন অবস্থায় তিনি আবার গর্ভবতী হইলেন। কোন স্বাস্থ্যহীনা নারী যদি গর্ভবতী হয় তাহলে সেই স্বাস্থ্যহীনা নারী সন্তান প্রসবের সময় পাচন মরণ সমস্যা দাঁড়ায়। এখানে আবার আরো সঙ্গীত প্রশ্ন দাঁড়ায়, আমাদের সমাজের জন্ম নিয়ন্ত্রণকারীরাও তো যত অজুহাত পেশ করে জন্ম নিয়ন্ত্রণের, এর মধ্যে এইটাও একটা অজুহাত। বছরে বছরে যদি সন্তান জন্ম হয় তাহলে মা স্বাস্থ্যহীনা হইয়া মায়ের প্রাণে বাঁচা সমস্যার সম্মুখীন হইয়া দাঁড়ায়, এমত অবস্থায় জন্ম নিয়ন্ত্রণ অবৈধ হবে কেন? এই প্রশ্নের জবাব আমার আলোচ্য বিষয় নয়, এই কারণে জবাবের দিকে যাওয়ার আমার সুযোগ নাই। আনুষঙ্গিকভাবে যেহেতু প্রশ্নটা আসলো এই জন্য সংক্ষিপ্ত জবাবটা আপনাদের দিয়ে রাখি। জন্ম নিয়ন্ত্রণ সর্বমোট চারি প্রকার, একটা হল অস্থায়ী ব্যবস্থার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ, আর একটা হল স্থায়ী ব্যবস্থার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ। অস্থায়ী ব্যবস্থার মাধ্যমে যারা জন্ম নিয়ন্ত্রণ করে তারা আবার দুই প্রকার। একদল মানুষে অস্থায়ী ব্যবস্থায় জন্ম নিয়ন্ত্রণ করে, বেশি সন্তান হইলে থাকবে কোথায় আর খাইবে কি এই প্রশ্নের সম্মুখীন হইয়া আরেকদল মানুষে জন্ম নিয়ন্ত্রণ করে মা এবং সন্তানের স্বাস্থ্য সংরক্ষণের জন্য। আবার যারা স্থায়ী ব্যবস্থার মাধ্যমে জন্মগ্রহণ করে তারাও দুই দল, একদলে স্থায়ী ব্যবস্থায় জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করে সন্তান জন্ম হইলে থাকবে কোথায় আর খাইবে কি এই প্রশ্নের জবাব বানাইবার জন্য, আরেকদল মানুষে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করে মা এবং সন্তানের স্বাস্থ্য সংরক্ষণের জন্য। সর্বমোট কয় দল জন্ম নিয়ন্ত্রণ গ্রহণকারী কয় দল হইল? জন্ম নিয়ন্ত্রণ গ্রহণকারী চাই দল, প্রথমত এক দলের জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করে অস্থায়ী ব্যবস্থায়, আরেক দলে গ্রহণ করে স্থায়ী ব্যবস্থায়। অস্থায়ী ব্যবস্থায় যারা গ্রহণ করে তারা আবার দুই দল, এক দলে গ্রহণ করে তার দেখি আর খাইবে কোথায় এই প্রশ্নের জবাবের জন্য, আরেক দলে গ্রহণ করে মা এবং সন্তানের স্বাস্থ্য সংরক্ষণের জন্য। অস্থায়ী ব্যবস্থায় যারা গ্রহণ করে এদেরও দুই উদ্দেশ্য, স্থায়ী ব্যবস্থায় যারা গ্রহণ করে এদেরও দুই উদ্দেশ্য। এর মধ্যে এই সাত দলের মধ্যে তিন দলের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হারাম। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণকারী সর্বমোট কত দল? সাত দলের মধ্যে তিন দলের ব্যবস্থা গ্রহণ করা হারাম। কোন তিন দলের ব্যবস্থা গ্রহণ করা হারাম? প্রথম নম্বর, যারা স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে জন্ম নিয়ন্ত্রণের যে কোনো উদ্দেশ্যে গ্রহণ করুক হারাম। কেন হারাম? তুমি যে স্থায়ীভাবে অপারেশন করে রয়েছো, তুই বেসন্তানি জন্ম দিয়া, আগামী বছর যদি কলেরায় তুই বেসন্তানি জন্ম মারা যায়, এরপরে সন্তান দিব আর তোমার বাবাই। কথা বুঝলেন কিনা? তাহলে বিবেককে জিজ্ঞাসা করুন তো, জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হালাল হওয়া দরকার না হারাম? জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা, দুই সন্তান জন্ম দিয়া জন্ম বন্ধ করার স্থায়ী ব্যবস্থা গ্রহণ করল, মানে আর চেষ্টা করলেও সন্তান হবে না। যখন তুই ছেলে যদি মারা যায় অপ্রাপ্তবয়স্ক অবস্থাতেই, এখন আর সন্তান ভাইবা কোথায়? আর তোমার সন্তান হওয়ার কোন উপায় বাকি থাকে না। এই জন্য স্থায়ী ব্যবস্থায় জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করা হারাম। এই প্রশ্নের জবাবের জন্য গ্রহণ করুক, চাই মা এবং সন্তানের স্বাস্থ্য সংরক্ষণের জন্য গ্রহণ করুক, এই স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হারাম। আর যারা জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করে, এদের ব্যাপারে প্রশ্ন হল, অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করেছ, তোমার ব্যবস্থাটা হারাম নয়, কিন্তু বলতে হবে তোমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটা আছে হালাল আর একটা আছে হারাম। যারা জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করে, এদের উদ্দেশ্য যদি এইটা হয় যে সন্তান বেশি হইলে খাইব কি আর থাকবো কোথায়, তাইলে মুফাসসিরিনে কেরাম বলেন, তোমার ব্যবস্থাটা হালাল ছিল যেহেতু ব্যবস্থাটা অস্থায়ী, কিন্তু তোমার উদ্দেশ্যটা হারাম, এর জন্য তোমার জন্য জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হারাম। উদ্দেশ্য হারাম কোনটা? যদি বলে সন্তান বেশি জন্ম হইলে থাকবে কোথায় আর খাইবে কি, এই প্রশ্ন করে যদি জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে, স্থায়ী ব্যবস্থা গ্রহণ করলে এমনি হারাম, অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করলেও হারাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা ওয়া তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইল্লাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। কে সম্পদ বেশি পাইবে আর কে সম্পদ কম পাইবে, কে ধনী হইবে আর কে গরিব হইবে, এটা নির্ভর করে না সন্তান কম আর বেশি জন্ম দেওয়ার উপর, এটা নির্ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার উপর। কথা বুঝে আসছে? কে গরিব হইবে কে ধনী হইবে, এটা সন্তান কম জন্ম দেওয়া আর বেশি জন্ম দেওয়ার উপর নির্ভরশীল নয়, এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। তার বাস্তব প্রমাণ আপনাদের দেশে সাক্ষাৎ সন্তানের মা বাবাও ধনী আছে কি নাই, এক দুই সন্তানের মা বাবা ও গরিব আছে কি নাই, কেন এক দুই সন্তানের মা বাবা গরিব কেন? জন্ম নিয়ন্ত্রণওয়ালা জবাব দিতে হবে, এক দুই সন্তানের মা বাবা গরিব কেন আর দশ পনেরো সন্তানের মা বাবা ধনী কেন? কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, কে ধনী হবে কে গরিব হবে, যে সন্তানের সংখ্যার উপর নির্ভর নয়, যে আল্লাহর ইচ্ছার উপর নির্ভর। কথা বুঝে আসছে? এই কথাটা যারা বুঝে না, এরাই কয় সন্তান বেশি হইলে খাইব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমারে খাওয়াইতে, তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলা তখন তোমারে খাওয়াইছিল কে? যে আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভে রেখে খাওয়াইতে পারে, যে আল্লাহ তোমার মতো বাবারে খাওয়াইতে পারে, সে আল্লাহ তোমার সন্তানকেও খাওয়াইতে পারে। সুতরাং খাওয়ার চিন্তা তোমার নয়, উপার্জনের হালাল চেষ্টা করা হইলে তোমার দায়িত্ব, আর গরিব বানাইব না গরিব বানাইব সেটা তোমার দায়িত্ব নয়, সেটা আমি আল্লাহর দায়িত্ব। এই কথা যদি বুঝে থাকো তাহলে সাবধান, অবয়ের বয়ে সন্তান হত্যা করো না, প্রত্যক্ষভাবেও করো না, পরোক্ষভাবেও করো না। সুতরাং মুহাজিরিনে কেরাম লিখেছেন, সন্তান বেশি হইলে খাইতে পারবে না, এই চিন্তা করে জন্ম নিয়ন্ত্রণ গ্রহণ করার নাম পরোক্ষ সন্তান হত্যা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পরোক্ষ সন্তান হত্যা করে এদেরকেও কি আমাদের দিন জিজ্ঞাসা করা হবে? ওয়াইনাল মাউউদাতু সুইলাত, কোন হরাদে তোমার সন্তানগুলিকে হত্যা করেছে, কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাক গড়ায় দাঁড়িয়ে জবাব দিয়ে করতে হবে। জন্ম নিয়ন্ত্রণওয়ালারা কয়, আমরা সন্তান হত্যা করি না, হত্যা করে ভূমিষ্ঠ হওয়ার পরে গলা চুপকে মেরে দেওয়া, আমরা সন্তান জন্ম হইবার ব্যবস্থাই বন্ধ করি, জন্ম হইলে পরে তো হত্যা হইত, জন্মই হইতে দিই না, সুতরাং আমাদের হত্যা কেমন করে হইল? এটি হল জন্ম নিয়ন্ত্রণওয়ালাদের প্রশ্ন। আল্লাহর রসুলের কাছে প্রশ্ন করা হয়েছে, হে আল্লাহর রসুল, আমরা এমন পদ্ধতিতে সহবাস করি যে পদ্ধতিতে সহবাস করলে সন্তান জন্ম হইতে পারে না, এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ রসুলের যে পরোক্ষ সন্তান হত্যা, আল্লাহ রসুল বলে নিজা পরোক্ষ সন্তান হত্যা, আমরা প্রত্যক্ষ সন্তান হত্যা আর পরোক্ষ সন্তান হত্যা বোঝার জন্য একটা সহজ উদাহরণ আগে বুঝি। আম যখন গাছে প্রথম প্রথম ধরে, খাওয়ার যোগ্য থাকে না, ছোট ছোট কষি থাকে, এই কষি আম যদি কেউ গাছ থেকে পেরে, গাছ থেকে পেরে ফেলাইয়া দেয়, তাহলে ফসল নষ্ট হইল কিনা? এক দুষ্ট ছেলে গাছের কষি আম পারতাছে আর সামান্য সামান্য খায় আর বাকি সবগুলি ফেলে দিতেছে। এই জন্য কোন মুরব্বী, কোন অভিভাবক, কোন বুদ্ধিমান তাকে বলল সাবধান, এইভাবে ফসল নষ্ট করো না। এই কারণে সে পরের বছর করছে কি, পশি আমার গর্তে দেয় নাই, যখন আমার গাছে ফুল দিল সবগুলি ফুল ভাঙিয়ে ফেলাইল, আর ফসল নষ্ট হয়েছে না। কি বলেন আপনারা, আর ফসল নষ্ট হয়েছে না? ফসল দোষেই না, নষ্ট হইবে কি? এই বুকার জবাবটা যেমন বুকানি, তেমনি ভাবে বর্তমান সমাজের জন্ম নিয়ন্ত্রণকারীদের এই জবাবটাও তেমন বুকানি। ওই ভূমিষ্ঠ হইয়া সামলে মানলে হত্যা হয়, আমরা ভূমিষ্ঠ হইবার যোগ্যই হইতে দিই না, আমারই দেশ তেমন করে হত্যা হইল। যেমন ভাবে কষিয়াম কষিয়াম ফাঁড়িয়ে দিলে ফসল নষ্ট হয়, আমের ফুল বন্ধ হইলে ফসলেরও আগে নষ্ট হয়, তেমনি ভাবে ভূমিষ্ঠ হওয়ার পরে মারলে যেমন ভাবে হত্যা হয়। আল্লাহর রাসূল বলেন, ভূমিষ্ঠ হওয়ার ব্যবস্থা বন্ধ করে দিলে আরো আগে হত্যা হয়। একটা হইলে প্রত্যক্ষ হত্যা, আরেকটা পরোক্ষ হত্যা। যারা প্রত্যক্ষ ভাবে সন্তান হত্যা করে, সন্তান হইলে খাইবে কি, এই প্রশ্ন করিয়া আল্লাহর আদালতে আসামির কাজ করে দাঁড়িয়া জবাবদিহি করতে হবে। কোন অপরাধে এই বাচ্চাগুলি হত্যা করেছ? তেমনি ভাবে যারা পরোক্ষ সন্তান হত্যা করে, অর্থাৎ এমন পদ্ধতিতে সহবাস করে যেই পদ্ধতিতে সহবাস করলে সন্তান জন্ম হইতে পারে না, এদেরকেও আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাজ করে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। তোমরা কেন পরোক্ষ ভাবে সন্তান হত্যা করেছ? আবার বলি, তিন প্রকারের জন্ম নিয়ন্ত্রণ হারাও। স্থায়ী ব্যবস্থায় যদি উদ্দেশ্য হয় খাইবে কি, এক নম্বর। দুই নম্বর, স্থায়ী ব্যবস্থায় যদি উদ্দেশ্য হয় মা এবং সন্তানের স্বাস্থ্য, হারাম। তিন নম্বর, অস্থায়ী ব্যবস্থায় যদি উদ্দেশ্য হয় খাইবে কি, হারাম। এই তিন রকমের জন্ম নিয়ন্ত্রণ হারাম, চতুর্থটা হালাল, চতুর্থটা হালাল। এত পরিষ্কার ভাষায় হালাল আমরা বলি না, কারণ এই সমাজে কিছু মানুষ আছে একটারে যদি হালাল কোন রকম বুঝতে পারে বাকি তিনটারে গায়ের দূরে হালাল বানাইয়া ফেলে। কথা বুঝলেন? এমনটা যদি করেন সেই জন্য আপনারা দায়ী থাকবেন, আমরা দায়ী নই। আমি আগেই বলেছি জন্ম নিয়ন্ত্রণ কার প্রকার। এক নম্বর, স্থায়ী ব্যবস্থায় খাইবে কি প্রশ্ন করিয়া, হারাম। দুই নম্বর, স্থায়ী ব্যবস্থায় মা এবং সন্তানের স্বাস্থ্য রক্ষার জন্য, হারাম। তিন নম্বর, অস্থায়ী ব্যবস্থায় খাইবে কি প্রশ্ন করিয়া, হারাম। চার নম্বর, অস্থায়ী ব্যবস্থায় মা এবং সন্তানের স্বাস্থ্য রক্ষার জন্য, হালাল। কথা বুঝে আসছে? স্মরণ থাকবে চিরকাল, জন্ম নিয়ন্ত্রণ সর্বমোট কত প্রকার? কত প্রকার হারাম? তিন প্রকার হারাম, এক প্রকার হালাল। এক প্রকার যে হালাল এটাও পরিষ্কার ভাষায় বলতে বলতে পারি না কেন, একটারে হালাল করিয়ে গায়ের জোরে তিনটে হারামে হালাল বানাইয়া ফেলতে চায়। এই জন্য একটা যে হালাল এটাও খুব সতর্কতার সাথে বলতে হয়। এবার আসল মূল কথায় যাই। হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম লাইয়া। লাইয়ার গর্ভ থেকে প্রথম দশ ছেলে জন্মগ্রহণ করেছে। তারপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রী বিয়া করেন রাহিল। রাহিলের গর্ভ থেকে প্রথম সন্তান জন্মগ্রহণ করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের জন্মগ্রহণের পরেই রাহিল স্বাস্থ্যহীনা হইয়া পড়ছিলেন। এমন অবস্থায় রাহিল আবার গর্ভবতী হইলেন। রাহিলের দ্বিতীয় গর্ভ থেকে বিনিয়ামিন জন্মগ্রহণ করেন। স্বাস্থ্যহীনা অবস্থায় গর্ভবতী হওয়ার কারণে এই গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করতে না পারিয়া হযরত ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী রাহিল ইন্তেকাল করেন। জামাত অবস্থায় হযরত ইয়াকুব আলাইহিস সালামের একাদশ ছেলে ইউসুফ আর দ্বাদশ ছেলে বিনিয়ামিন মা মারা হইলেন কিনা, মা মারা হইলেন। এমত অবস্থায় হযরত ইয়াকুব আলাইহিস সালামের একাদশ ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম আর দ্বাদশ ছেলে রাহিল হইলেন মা মারা। কোন বাবার শিশু বাচ্চা পেয়ে যদি মা মারা যায়, কোন ব্যক্তির শিশু বাচ্চা পেয়ে যদি মা মারা যায়, তাহলে বড় বড় বাচ্চাদেরকে বেশি দয়া মায়া করে না শিশুরা বেশি মায়া দয়া করে? ইতিহাসের এই অংশ পর্যন্ত বুঝে থাকলে বলুন তো, ইয়াকুব নবীর বারো সালের মধ্যে দশজন তো বড় আর বাকি দুইজন শিশু, বাকি দুইজন শিশু অর্থাৎ ইউসুফ শিশু, বিনিয়ামিনও শিশু। বিনিয়ামিন তো এমন শিশু একেবারে কুলের শিশু। এই অবস্থায় ইউসুফ এবং বিনিয়ামিনের মা রাহিল মারা গেলেন। এমন অবস্থায় ইয়াকুব ইসলামের দয়া মায়া বড় দশ বাই বড় দশ ছেলের প্রতি বেশি হওয়ার কথা না দুইটা শিশু ছেলের প্রতি বেশি হওয়ার কথা? দুইটা শিশু ছেলের প্রতি বেশি দয়া মায়া, কেন? এদের মা মারা গেছে শিশুকালে। এমন অবস্থায় একটি একদিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ এবং বিনিয়ামিনকে ঘুম পাড়াইয়া শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইল। ইউসুফ শিশুপুত্র ইউসুফ এবং শিশুপুত্র বিনিয়ামিনকে ঘুম পাড়াইয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইল। নামাজে দাঁড়ানো অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম ঘুম থেকে হঠাৎ চিৎকার দিয়া কান্দেন। এটা কিন্তু শিশুদের একটা অভ্যাস, যারা শিশুর মা বাবা আছেন তারা ভালো রকম জানেন, শিশুরা অনেক সময় ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে থাকে, আবার সঙ্গে সঙ্গেই থেমে যায়, কান্না থাকে না, এরকম অনেক সময় হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে কান্দেন, ওই ইয়াকুব নবী যেখানে তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন এর সন্ধেই ছিল ইউসুফ নবীর শুইবার বিছানা। তিনি সেজদার স্থান থেকে নজর উঠাইয়া ওই ইউসুফ নবীর দিকে এক মুহূর্তের জন্য তাকাইলেন যে ঘুমন্ত মা মারা যাওয়া শিশুটা হঠাৎ করে চিৎকার দিয়ে কামল কেন, নমাজ ঠিক আছে? এক নজর উঠাইয়া সামনের দিকে তাকাইলেন। এরপরে ঘটনা কি হইল বোঝা লাগে, নমাজের দাঁড়ানো অবস্থায় দৃষ্টি কোথায় রাখতে হয় আর কোথায় রাখলে কি হয় এই সংক্রান্ত বিধানটা আগে বুঝতে হবে, তারপরে এরপরের অংশ বোঝা সহজ হবে, তা না হইলে এরপরের অংশ বুঝতে গিয়া বিভ্রান্তির সৃষ্টি হবে। আপনারা হয়তো জানেন নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রাখা সুন্নত, কথা ঠিক আছে? নামাজে দাঁড়ানো অবস্থায় নজর কোথায় রাখা সুন্নত? সেজদার স্থানে নজর রাখা সুন্নত। কেউ যদি সেজদার স্থান থেকে নজর উঠাইয়া অন্যদিকে তাকায় তাইলে এর অবস্থা সাজ্জা হইতে পারে সর্বমোট। কেউ যদি সেজদার স্থান থেকে নজর উঠাইয়া অন্যদিকে চায় তাইলে তার সর্বমোট অবস্থা কয়টা হইতে পারে? সাজ্জা। এক অবস্থা হইল অন্যদিকে চাইতে গিয়া তার সিনা কেবলার দিক থেকে ফিরে গেল। দ্বিতীয় অবস্থা হইল অন্যদিকে চাইতে গিয়া নামাজির সিনা কেবলার দিক থেকে ফিরল না কিন্তু চেহারা কেবলার দিক থেকে ফিরে গেল। তিন নম্বর অবস্থা হইল অন্যদিকে চাইতে গিয়া নামাজির সিনাও কেবলার দিক থেকে ফিরল না, চেহারাও কেবলার দিক থেকে ফিরল না, তবে দৃষ্টি ফিরাইল না, দৃষ্টি অন্যদিকেই রেখে দিল, সেজদার স্থানের মধ্যে দৃষ্টি জমাইয়া রাখল না। তিন নম্বর অবস্থা। চার নম্বর অবস্থা হইল সেজদার স্থানের দিকে নজর উঠাইয়া অন্যদিকে মুহূর্তের জন্য চাইল, চেহারা সিনাও ফিরাইল না কেবলার দিক থেকে, চেহারাও ফিরাইল না, নজর অন্যখানে জমাইয়া রাখল না, মুহূর্তের জন্য অন্যদিকে তাকাইয়া তাৎক্ষণিক ভাবে আবার সেজদার জায়গায় নজর ফিরাইয়া আসলো। কয় অবস্থা হইল? প্রথম ব্যক্তির নামাজ বাতিল। যে সেজদার স্থান থেকে নজর উঠাইয়া অন্যদিকে সাইতে গিয়া সিনা কেবলার দিক থেকে ফিরে গেল তার নামাজ বাতিল। দ্বিতীয় ব্যক্তির নামাজ মাকরুহ। যে সেজদার স্থান থেকে দৃষ্টি উঠাইয়া অন্যদিকে সাইতে গিয়া সিনা রইল কেবলার দিকে কিন্তু চেহারা কেবলার দিক থেকে ফিরে গেল তার নামাজ মাকরুহ। মাকরুহ হারিনি, তার নামাজ আদায় হয়ে যাবে, নামাজের পুরস্কার থেকে বঞ্চিত থাকবে, নামাজের সওয়াব অনেকটা নষ্ট হয়ে যাবে। তৃতীয় ব্যক্তির নামাজ মাকরুহ। স্যার সিনাও ফিরাইল না কেবলার দিক থেকে, চেহারাও ফিরাইল না, কিন্তু সেজদার জায়গা থেকে নজর উঠাইয়া অন্যদিকে চাইল যে চাইল আর ফিরাইয়া আনে না, তার নামাজ মাকরুহ। চতুর্থ ব্যক্তির নামাজ বাতিল নয় মাকরুহ নয়। যে ব্যক্তি মুহূর্তের জন্য নজর উঠাইয়া অন্যদিকে চাইল, সিনাও কেবলার দিক থেকে ফিরাইল না, চেহারাও কেবলার দিক থেকে ফিরাইল না, আর চাইয়া রইল না, এক মুহূর্তের জন্য অন্যদিকে চাইয়া তাৎক্ষণিকভাবে নজর আবার সেজদার জায়গায় ফিরাইয়া আনল, তার নামাজ মাকরুহ হইল না। এই চতুর্থ পর্যায়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজ পড়তেছেন দাঁড়াইয়া, সামনেই বিছানার মধ্যে ঘুমন্ত ছিলেন মা মারা যাওয়া শিশু ইউসুফ, ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার দিয়া কান্দেন। মুহূর্তের জন্য নিজের অজ্ঞাত সারাই দেখে এক সময় দৃষ্টি চলে গেল ইউসুফের বিছানার দিকে, আমার ছেলের মা মারা যাওয়া ছেলেটা, এই শিশু ছেলেটা ঘুমের মধ্যে চিৎকার দিয়া কান্দল কেন? মুহূর্তের জন্য নজর চলে গেল, আবার তাৎক্ষণিকভাবে নজর সেজদা জায়গায় ফিরাইয়া আনলেন। এবার বুঝে থাকলে বলুন, ইয়াকুব নবীর নামাজ বাতিল বাতিল নয় মাকরুহ নয়, কথা বুঝে আসছে কিনা? এবার বুঝেন এরপরে কি হইল। আল্লাহ বলেন, ও আমার দরবারের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার পয়গম্বর আমার মহব্বতে আমার এবাদতের জন্য নমাজে দাঁড়াই। আর ছেলে কেন ঘুমের মধ্যে থামল? এই কারণে নজর মুহূর্তের জন্য চলে গেল ছেলের দিকে, পয়গম্বরের জন্য শোভা হয় না, পয়গম্বরের জন্য শোভা হয় না, এটা সাধারণ মানুষের জন্য শোভা হইতে পারে, পয়গম্বরের জন্য শোভনীয় নয়। যে ইউসুফের মহব্বতে নজর যেখানে কবল রেখে আমার ছেলে দিব ওইখান থেকে মুহূর্তের জন্য নজর ছেলের দিকে চলে যায়, পুলিশ তার দল তোমার সাক্ষী রেখে বুঝেছি এই ছেলে দাঁড়ে সারা জীবন ভোট তার নজর আরো ফিরে রাখবো দেখার সুযোগ দেবো না। এই কথাটা হইল ইউসুফ আলাইহিস সালামের ইতিহাসের ফাউন্ডেশন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার দৃষ্টির আড়াল হইয়া যাওয়ার দীর্ঘ প্রায় 70 বছরের ইতিহাসের এই হইল ফাউন্ডেশন। এক পলকের নজর, কথা বুঝে আসছে? এক পলকের নজর ঘটনার এই অংশে সর্বকালের মানুষের জন্য শিক্ষণীয় সবক আছে। সবকটা কোনটা? এবার যদি ঘটনার প্রতি অংশে অংশে সবক বলা যাইত, তাহলে ঘটনার থেকে যে উদ্দেশ্যে আল্লাহ ইতিহাস বর্ণনা করেন সেই উদ্দেশ্য অনেকাংশে সফল হইত। কিন্তু দুঃখের বিষয়, তফসিলের ধারাবাহিকতা ঠিক রাখার জন্য সবসময় সবক বলা সুযোগ পাওয়া যায় না। সবক বলাটাই আসল উদ্দেশ্য কোরআনে আল্লাহ ইতিহাস বর্ণনা করা। ইতিহাসের এই অংশে সর্বকালের মানুষের জন্য শিক্ষণীয় ব্যাপার কোনটা, সর্বকালের মানুষের জন্য সবক কোনটা? মানুষের মহব্বত, ভালোবাসা আল্লাহ মানুষের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। মানুষের অন্তরে ভালোবাসা কে সৃষ্টি করে দিয়েছেন? আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। কেন? ভালোবাসাই হইল ইমানের ফাউন্ডেশন। ভালোবাসা কিসের ফাউন্ডেশন? যার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা নাই, লেশ মাত্র আল্লাহর কসম, তার অন্তরে ইমানের বন্ধও নাই, তাহলে ভালোবাসা ইমানের কি ফাউন্ডেশন? ভালোবাসা ইমানের কি ফাউন্ডেশন? যেহেতু ভালোবাসা বাংলা ভাষায় কয় ভালোবাসা, আরবিতে কয় মহব্বত, তবে বাংলা ভালোবাসায় আর আরবি মহব্বতে কিছুটা বেশ কম আছে। এক রকমের ভালোবাসা আছে শ্রদ্ধার ভালোবাসা, যেমন খাদিমুল কোরআনের পরিষদের, খাদিমুল কোরআন পরিষদের সভাপতি সাহেবের সদস্যরা তো মহব্বত করে, এই আমরা সবাই করি, ওনার প্রতি আমাদের ভালোবাসা আছে কি নাই? কেমন ভালোবাসা? শ্রদ্ধার ভালোবাসা, যেমন শ্রদ্ধার ভালোবাসা। আরেক রকমের ভালোবাসা আছে যে শ্রদ্ধার ভালোবাসা নয়, সেটা স্নেহের ভালোবাসা, যেমন পিতা তার পুত্রকে ভালোবাসে, আছে কিনা? এটাকে শ্রদ্ধার ভালোবাসা না স্নেহের ভালোবাসা। পুত্র তার পিতাকে ভালোবাসে, এটাকে স্নেহের ভালোবাসা না শ্রদ্ধার ভালোবাসা। পিতা পুত্রের মধ্যে ভালোবাসা বিদ্যমান, পিতা এবং পুত্রের মধ্যে ভালোবাসা বিদ্যমান, কিন্তু পিতার ভালোবাসা পুত্রের প্রতি এক প্রকার আর পুত্রের ভালোবাসা পিতার প্রতি আর এক প্রকার। এই প্রকারগুলি ভালো রকম না জানার কারণে, ভালো রকম না বোঝার কারণে আমাদের দেশের কোন কোন লোকেরা নবীর সাথে প্রেম করে, কয় দেবে দেখো মনে মনে প্রেম নিকষ নবীর সনে। এই ভালোবাসার প্রকারভেদ না জানার কারণে নবীর নবীর সাথে হে প্রেম করে। প্রেম শব্দটা বাংলা আরবিতে তার তর্জমা হইল এক, আরবিতে তার তর্জমা হইল এক। এক অধিকাংশ ক্ষেত্রে হয় অপবিত্র, নাপাক। এক প্রেম অধিকাংশ ক্ষেত্রে হয় নাপাক, যেমন গহুর বাচ্চা পানে সাগরীর প্রেম, সফলমূলক গতি জামালের প্রেম, আগের জমানার মানে সেই সমস্ত হুটি ভর্ত। এরপরে এই জাতীয় যে সমস্ত পুঁথি আছে, এই সমস্ত পুঁথির মধ্যে যে সমস্ত প্রেম কাহিনী আছে, এই প্রেমগুলি পবিত্র প্রেম, প্রেম না অপবিত্র প্রেম, অপবিত্র প্রেম। অপবিত্র প্রেমকে আরবি ভাষায় কয় এক। আরেক রকমের প্রেম আছে পবিত্র, আরেক রকমের প্রেম বলে না, ওইটাকে বলে ভালোবাসা। আরেক রকমের ভালোবাসা আছে সেইটা অপবিত্র নয় পবিত্র, যেমন ছেলে পিতাকে ভালোবাসে, অপবিত্র না পবিত্র। পিতা পুত্রকে ভালোবাসে, অপবিত্র না পবিত্র? তাহলে বুঝে দেখে বলুন তো, নবীকে উম্মতে ভালোবাসে কিনা, উম্মতকেও নবী ভালোবাসেন কিনা, অপবিত্র না পবিত্র? এটা এস্ক না মহব্বত? এস্ক পবিত্রটারে কয় না হত্যারে কয়, মহব্বত মহত্যারে কয় না পবিত্রটারে কয়। পবিত্র ভালোবাসার নাম মহব্বত, অপবিত্র ভালোবাসার নাম প্রেম, অপবিত্র ভালোবাসার নাম এক। এটা না বোঝার কারণে নবীর সাথে প্রেম করে, আর এইগুলি না বোঝার কারণে ওই নবীরা হাসি করে। কোরআন হাদিসের কোথাও এক শব্দকে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে ব্যবহার করা হয় নাই। আল্লাহ এবং আল্লাহর রসুলকে যে ধরনের ভালোবাসা দিতে হয় ওইখানে মহব্বত শব্দ ব্যবহার করা হয়েছে, এস্ক শব্দ ব্যবহার করা হয় নাই। কারণ এস্ক হয় না তার জায়গায়, আর মহব্বত হয় পবিত্র জায়গায়। কথা বুঝলেন কিনা দেখেন? এর ফলে বোঝার ব্যাপার হইল মহব্বত আবার দুই প্রকার, মহব্বতটা না ভাগ না পবিত্র, এই যে আবার দুই প্রকার। আচ্ছা এরপরে এর আগের কথা বুঝালো, ইয়াকুব নবী যে ছেলের ভালোবাসার কারণে সেজদার জায়গার থেকে নজর উঠাইয়া ছেলের বিছানার দিকে এক মুহূর্তের জন্য তাকাইলেন, সেটা এশক না মহব্বত, না ভাত না পবিত্র, পবিত্র। এরপরে আল্লাহ বলেন যিনি তারা সাক্ষী দেখ, ছেলের মহব্বতে কেন নজর আল্লাহরে যেখানে কপাল দেখতে সেজদা দিব, এখান থেকে সরাইল, এই ছেলেরে তার নজর থেকে দীর্ঘদিন পর্যন্ত আমি সরাইয়া রাখবো, অথচ সেই মহব্বত ছিল পবিত্র মহব্বত। এরপরে ওমানটা কেন মুকাররাবারা বেশ বোয়া ধায়রা আসে আল্লাহর কাছে, যে যত বেশি নৈকট্য লাভ করবে আল্লাহ তারে তত কঠিন পরীক্ষায় অগ্নি পরীক্ষায় যাচাই করিয়া দেবে, এই হইল কারণ। এরপরে আমাদের বোঝার ব্যাপার হইল মহব্বত যেটা পবিত্র ভালোবাসা যেটা, এটা আবার দুই প্রকার, পবিত্র ভালোবাসা কত প্রকার, দুই প্রকার, একটা স্থায়ী আর একটা অস্থায়ী। পবিত্র ভালোবাসা কয় প্রকার, একটা স্থায়ী আর একটা অস্থায়ী। বান্দা যে আল্লাহরে ভালোবাসে, উম্মত যে নবীকে ভালোবাসে, এটা অস্থায়ী না স্থায়ী? স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী মারা গেলে কোথায় গেল, স্ত্রী মারা গেলে কোথায় গেল, পিতা পুত্রের ভালোবাসা জন্মের আগে কোথায় ছিল, মৃত্যুর পরে কোথায় গেল, সব শেষ হইয়া গেল। সুতরাং পবিত্র ভালোবাসা আবার দুই প্রকার, একটা হইল স্থায়ী আর একটা হইল অস্থায়ী। স্থায়ী এবং অস্থায়ী দুটো ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে সৃষ্টি করে দিচ্ছেন, কেন, কারণ অস্থায়ী ভালোবাসারে সিরিয়ারাইয়া স্থায়ী ভালোবাসার লক্ষ্যস্থলে যেন তুমি পৌঁছতে পারো, এই জন্য আল্লাহ মুমিন বান্দাদের মধ্যে দুই ধরনের ভালোবাসা দিয়েছেন, একটা হল আত্মীয় স্বজনের অস্থায়ী ভালোবাসা, এইটাকে বানাও সিরি, এইটাকে বানাও সুমান, এইটাকে বানাও পাতেও, এইটাকে বানাও সমান বলাইয়া, এইটার মাধ্যমে তোমার পরীক্ষা হবে, এইটার পরীক্ষায় যারা পাস করতে পারবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের স্থায়ী মহব্বতের অধিকারী হতে পারবে। এর একটা উদাহরণ পেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াতে, সিরিয়ার বস্তি কেনানের বাসিন্দা হওয়ার পর সর্বপ্রথম ছেলে জন্মগ্রহণ করলেন হযরত ইসমাইল ইসলাম। ইসমাইল আলাইহিস সালাম যখন তরুণ বয়সের তখনও দ্বিতীয় ছেলে জন্মগ্রহণ করেন নাই, একমাত্র ইসমাইল, সে তরুণ ইসমাইল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, ইব্রাহিম তোমার ছেলে দ্বারে গবাই করে ফেলো আমি আল্লাহর মহব্বত লাভ করাতে। ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র তরুণ ছেলে ইসমাইল মহব্বতের ছিলেন কিনা, মহব্বতের ছিলেন, আল্লাহ পরীক্ষায় ফলাইলেন কিনা, ছেলের মহব্বত ছাড়তে হবে আল্লাহর মহব্বত পাইতে হইলেন, এই পরীক্ষা ফলাইলেন কিনা, ফলাইলে পরে ইব্রাহিম পয়গম্বর সেই পরীক্ষায় ফেল করলেন না পাশ করলেন। এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে অস্থায়ী মহব্বত যেটা, এই অস্থায়ী মহব্বতটা স্থায়ী মহব্বত হাসিল করার পাতেও হয়, মাধ্যম হয়, জরিয়া হয়। সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ পেশ করি, বিয়া করার আগে মানুষে বেশি মহব্বত করে রুজি রোজগার করারে, টাকা পয়সারে মহব্বত বেশি করে, বিয়া করছে না খালি রুজি করে, কিসের মহব্বত তার এবং টাকার মহব্বত, বিয়া করলে পরে যত টাকা রুজি করছিল সব বউয়ের ভিজে খরচ করে দেয়, একটা মহব্বতের জিনিস আরেকটা মহব্বতের জিনিসের জন্য কুরবানি দিল কিনা, ওই আরম্ভ হয়েছে তার মহব্বতের পরীক্ষা, আরম্ভ হয়েছে তার মহব্বতের ভালা বদল, অপেক্ষাকৃত ছোট মহব্বতের জিনিস বিসর্জন দেওয়া, অপেক্ষাকৃত বড় মহব্বতের জিনিস হাসিল করার জন্য সারা জীবন মাতার গাম পায়ে ফেলাইয়া যেই টাকা রুজি করলো টাকার মহব্বতে, দিদি গোড়াইয়া সেই মাতার গাম পায়ে ফেলানো মহব্বতের টাকা দিদির ভাইয়ের তলে খরচ করিয়া দেয়, বড় মহব্বতের জিনিস হইছে ছোট মহব্বতের জিনিস বিসর্জন দিতেছে, মহব্বতের রাস্তায় অগ্রসর হইতেছে, কথা বললেন কিনা। এরপরে যখন সে ছেলে একটা জন্ম হয়, ছেলে যখন দুই বছর বয়স হয় আস্তে আস্তে আব্বা কয়, আস্তে আস্তে আম্মা কয়, আস্তে আস্তে বাপ কয়, তখন বিবিরে বেশি মায়া লাগে না ছেলেটারে বেশি মায়া লাগে, এখন সে বিবির তলে এত খরচ করে না ছেলেটার তলে যত খরচ করে, বিবির লাগি এত পাগল না ছেলের লাগি যত পাগল, আস্তে আস্তে মহব্বতের হতে অগ্রসর হইতেছে কিনা, এইগুলি পবিত্র মহব্বত, কেন যে অপেক্ষাকৃত বড় মহব্বতের জিনিসের জন্য অপেক্ষাকৃত ছোট মহব্বতের জিনিস কোরবানি করার ট্রেনিং দেওয়া এখানে, তারপরে এক সময় এমন একটা পরীক্ষা আসবে তোমার জীবনে, তোমার জীবনের সব কিছু যেন আল্লাহ স্থায়ী মহব্বত লাভ করার জন্য কোরবানি দিতে পারো, সেই চূড়ান্ত পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অস্থায়ী মহব্বতকে পবিত্র করে দিয়া মানুষের জীবনে আল্লাহ মহব্বত হাসিল করার এক সুগম ব্যবস্থা করে দিয়েছেন।